Radio 40 with Ronald, the Night Rider. Night Rider. ওয়েলকাম ব্যাক, শুনছিলেন এতক্ষণ পর্যন্ত সুন্দর গান বেদনা, বেশ চমৎকার একটা ট্র্যাক। তারপরই রনো আরো একবার আপনার সাথে ঘুরিতে। সময় রাত 9:51 আর শুরু হয়ে গেল এই মাত্র স্পেশাল সেগমেন্ট রেফারেলস ডিজাইন ইনস্টিটিউট ঢাকা। তাদের একটা বেশ চমৎকার একটা সেগমেন্ট যেখানে আমরা এই ডিজাইন ইনস্টিটিউট সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। সো আজকে রাতে আমাদের সাথে অ্যাজ এ গেস্ট রয়েছেন আমাদের আগে সেই পুরনো দুই গেস্ট, মিস ক্যাসেন্ড্রা লি দ্য কলেজ ডাইরেক্টর, অ্যান্ড অফকোর্স রয়েছেন মিস শাহান আখতার দ্য স্টুডেন্ট সার্ভিসেস ম্যানেজার। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু রেডিও 40। থ্যাংক ইউ। হ্যালো। Hello. Okay, we're going to talk about the SMSs. In fact, we got last day. Yeah. But before that, I would like to know about more about the courses. In fact, we talked about the designing courses last night. Yeah. But tonight, we will know about the other courses as well, I guess. Okay. Actually, for Raffles Design Institute, we also offer biomedical science. All right. As well as a business program. Visual communication, which major in graphic design. Okay. Of course, fashion design, fashion marketing and management. Yeah. Okay, so তো অনেকগুলো কোর্স রয়েছে মিস শাহানা, যেটা আমরা গতকালকে কথা বলছিলাম যে ডিজাইনিং কোর্সেস নিয়ে। তো এছাড়া বাকি যে কোর্সগুলো রয়েছে আপনার কাছ থেকে অল্প করে আমরা একটু জানতে যাবো, ওইগুলো লিসেনারদের বোঝার সুবিধার জন্য, যে কী কী কোর্সেস রয়েছে। ফ্যাশন ডিজাইনিং ছাড়া? আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং ছাড়া যেটা হচ্ছে ফ্যাশন মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আর থাকছে হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্স, দেন ভিজুয়াল কমিউনিকেশন বিজনেস। মোট আমরা 5টা প্রোগ্রাম নিয়ে নামছি। তো ইনিশিয়ালি কি 5টা প্রোগ্রামই রয়েছে এবং পরবর্তীতে আরো প্রোগ্রামস ইনক্লুড করার একটা প্ল্যান রয়েছে? পরবর্তীতে আরো আমরা অন্যান্য প্রোগ্রাম নিয়ে আসছি ইন ফিউচার। অলরাইট, সো देयर উইল বি মোর প্রোগ্রামস ইন ইওর ইনস্টিটিউট ইন ফিউচার। সো ইউ আর স্টার্টিং উইথ 5 কোর্সেস রাইট নাও? ইয়েস, দ্যাটস রাইট। ওকে, সো লিসেনার, আপনার যদি রেফারেলস ডিজাইন ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সগুলোর ব্যাপারে কোনো ধরনের কোয়েরিজ থেকে থাকে, কোনো কিছু যদি আপনি জানতে চান, তাহলে আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য টাইপ করুন SHOUT, দ্যাট ইজ শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে যতক্ষণ পর্যন্ত সেগমেন্টটা চলছে। সো লাস্ট নাইট উই হ্যাড আ লট অফ কোয়েশ্চেন্স আফটার ইউ গাইজ লেফট। ইয়েপ। সো সাম মুন্না ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ওয়েবসাইট অ্যাড্রেস। ইন ফ্যাক্ট যেটা আমরা অলরেডি কিন্তু শানা কালকে বলেছিলাম, রাইট? সো আমরা আরও একবার ওয়েবসাইট অ্যাড্রেস রেখে জানি, দ্যাট ইজ www.raffles-design-institute.com.pd। Okay, our HR Rechen Assad, he has just passed HSC and his GPA is 4.20. In 2007, he completed his HSC and he has completed IELTS, but the band score is 5. So what about him if he wants to get admitted in Raffles Design Institute? Okay, his IELTS IELTS requirement is at 5.5. So for him, he will need to have an English placement test. Okay. And I guess he also asked about how much is the money need to complete the course. Of course, right. But the thing is, different programs have got different course structure. So it's better for us to actually understand him more and to find out more information about, I mean, his interests. So it's a good idea that he contacts with Raffle Design Institute. Yes. Then you guys sit and okay. So asa jeta korte paren je ba take ekta placement test dite hobe, right? Shana jehetu tar 5.5 band score tan na, and at the same time tini kon course e bhorti hoben seta tini clear korenni. তার উচিত হয়তো আপনাদের সাথে এসে সরাসরি যোগাযোগ করা। Better he comes and talk to us, তাহলে আমরা বলতে পারবো যে কোনটাতে ও নিজে এক্সপ্রেস করতে পারবে ওর ইন্টারেস্ট কিসে আছে এবং আমরাও গাইড করতে পারবো। ওকে, অলরাইট। তো এদিকে পিয়াল ফ্রম ময়মনসিং, হি ওয়ান্টেড টু নো যে এখানে পাস করার পরে জব প্রসপেক্ট কেমন রয়েছে, অ্যাবাউট দ্য জব প্রসপেক্ট আফটার কমপ্লিশন অফ এ কোর্স। সো হোয়াট ডু ইউ থিংক মিস লি? ওকে, দ্য থিং ইজ we do not know what kind of programs I mean the student is inquiring about, so we are not able to advise the specific career prospect. Yeah, and also like I've said earlier, I mean different programs has got different fees structure. So that means that PL ke jeta korte hobe je take specify korte hobe je tini kon course e bhorti hote chaacchen এবং তখনই তাকে হয়তো বা জানানো পসিবল, রাইট মিস শাহানা? ওকে, অ্যান্ড এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোর্সেস ফর দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স? শাহিন ওয়ান্টেড টু নো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ডাজ দে হ্যাভ এনি কাইন্ড অফ ওয়ে টু গেট অ্যাডমিটেড ইন দিস ইনস্টিটিউট? Okay, for us, we do not limit any students who wanted to study with us. Like anybody can get admission into our institution, but it also depends on the programs that the students are interested in. Mm-hmm. Yeah. All right, so if he's interested, then he can come and join, of course. Yes, definitely. I mean, for those programs that we are offering, he can actually join mm-hmm. us. But we do not offer diploma in engineers. Okay. Aur edike on tu jante chechen je, do you guys have any kind of PhD degree in your institute? Sorry. So far? Okay, we you don't have. We don't offer PhD. Okay. Hoimunti, she wanted to know that, do you have any kind of scholarships in your institute? Okay, for scholarship itself, we will need to see the performance of the student mm-hmm. who study with us before we consider offering any scholarships to them. Okay. And I think she's also asking about some, whether do we ensure jobs. Mm-hmm. Okay, let me just put it this way. Nobody can guarantee any jobs because when you go through an interview, it's subject to your performance during the interview session with the company that you apply in. Mm-hmm. Yeah. Right, so হৈমন্তীর জন্য যেটা অ্যাডভাইস ফ্রম মিস লি শাহানা, সেটা আপনিও বোধহয় অ্যাগ্রি করেন যে মানে জবে কোনো ধরনের গ্যারান্টি আসলে কেউ কখনো দিতে পারে না, ডিপেন্ডস অন দ্য ক্যান্ডিডেট যে তিনি কি ইন্টারভিউ বোর্ডে কি করতে পারেন, বাট হোয়াট রেফারেলস ক্যান ডু ইজ যে তার জন্য একটা ভালো একটা কোর্স তাকে অফার করা, দ্যাট ইজ এভরিওয়্যার ইজন্ট ইট, আমি একটা কিছু কোর্স কমপ্লিট করি বা গ্রাজুয়েট করি বা মাস্টার্স করি, তারপর আমার যে ইন্টারভিউ হবে সেটার উপর ডিপেন্ড করবে আমি সেখানে অফারটা পাচ্ছি কিনা বা জব আমি পাচ্ছি কিনা, তাই না? তো এদিকে হাইমো এবং আরো অনেকে জানতে চেয়েছিলেন যে what are the minimum educational requirements to qualify for any of the courses, যেটা আমরা গতকালকে কথা বলেছিলাম, তো অনেকের ভেতরে এখন একটু কনফিউশন রয়ে গেছে এটা নিয়ে, সো আমি শাহানা প্লিজ একটু আমাদেরকে জানাবেন যে এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো আরো একবার। হ্যাঁ, শিওর। আমাদের যেটা হচ্ছে প্রত্যেকটা কোর্স, আমাদের মোট 5টা প্রোগ্রাম আমরা দিচ্ছি, ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, visual communication, biomedical mm-hmm. science and business. Okay. Pachta. এই পাঁচটার জন্য যেটা কমন রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে SSC, HSC, A-levels or O-levels হলেই এই কোয়ালিফিকেশন থাকলেই হবে, এবং তার সাথে যেটা লাগছে সেটা হচ্ছে ওদের IELTS স্কোর থাকতে হবে 5.5 মিনিমাম। হ্যাঁ, মিনিমাম। আর আমি যেটা গতকালও বলেছি যে যদি কেউ কনফিডেন্ট হয় যে তাদের IELTS স্কোর নেই কিন্তু তারা কোয়ালিফাই করবে, then they have to sit for this English placement test. Okay. Ota jodi qualify kore, then they can join in. Ar fashion designing er jonne and visual communication, etar jonne je portfolio amader dorkar, jeta amra bolechi 3 theke 5 samples tade dekhate hobe, seta digital image hote pare, tade je kono dhoroner previous experience theke je kaj gulo tara korchen, to fashion designing egulor jonne obosshoi take drawing korte hobe, eta jantei hobe, shop course er jonno take english e skillful hote hobe, ebong fashion designing ebong ar visual communication er jonno take drawing er eta dokkhota ta thakte hobe, ta na hole she ki kore approve korbe je actually ba draw korar ekta sketch gulo korar ekta byapar thake, right? Seta thakche. Ar jodi oder kache portfolio ready na thake, then they have to write a 500 words essay. All right, edike Mahim amader kache theke jante cheyechen je tini he is doing his honors in chemistry. So can he join in Raffles? Yeah, he can. I will suggest that maybe he can look into biomedical science. Biomedical science would be good for him. Related, relevant, yeah, right? Because he's a science student, if I'm not wrong. All right. So, intake-er byaparta onekei jante chechen je kokhon kokhon admission procedures gulo start hocche, when we can apply, ei dhoroner byapar gulo theke jay. আচ্ছা, আমি আরও একবার বলছি আমার অডিয়েন্সদেরকে ক্লিয়ার করার জন্য, আমাদের বছরে থাকবে 4টা ইনটেক, জানুয়ারি, এপ্রিল, জুন, সরি জুলাই এবং অক্টোবর, এই 4টা ইনটেক থাকছে। কেউ যদি জানুয়ারি জন্য, জাস্ট ফর এক্সাম্পল, যদি কেউ জানুয়ারিতে অ্যাডমিশন নিতে চায়, সে আগে জানুয়ারির আগেই সে পেমেন্টগুলো করবে, অ্যান্ড ওটা অ্যাডমিশন হয়ে গেলে তার যদি কোনো কারণে সে জানুয়ারিতে জয়েন করতে পারছে না মনে করে, দেন সে পরের এপ্রিল পরের ইনটেকে সে জয়েন করতে পারবে, কিন্তু তার জন্য তাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না। অলরাইট, এই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে, যে সে ওই উইদিন দ্যাট ইয়ার সে যে কোনো ইনটেকে জয়েন করতে পারছে, কিন্তু যদি ওই ইয়ারটা ক্রস করে তখন তাকে আবার অ্যাডমিশন চার্জ দিতে হবে। অলরাইট, সো উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ আওয়ার সেগমেন্ট, সো ফাইনালি I would request you to tell the telephone numbers jekhane they can inquire they can call actually je phone number gulo roche shana ektu please amake number gulo ektu janie deben please okay bolchi amader jar kache contact korle easily apnara sob information paben tar naam hocche Zili or contact number hocche 011-99-00-2217 আর আরও একটা নাম্বার আছে সেটা হচ্ছে 011-90-40-8769 অলরাইট সো যারা যারা কন্ট্যাক্ট করতে চান অবশ্যই অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে ফেলতে পারেন রেফারেন্স ডিজাইন ইনস্টিটিউট মিস জিলির সাথে অবশ্যই তার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ইগুলো জানতে পারবেন আর অবশ্যই ইটস ঈদ হ্যাড সো ইউ হ্যাড এ মেসেজ I'd like to wish the listeners a happy Eid Mubarak and God bless you. All right, thank you very much. Welcome. And Eid wishes for you also and for all the team members of Raffles Design Institute from thank us. Thank you. Thank you. Eid Mubarak to you too. Always welcome. Thank you very much. So this is the end of Raffles Design Institute special segment. Our Night Rider regular segment amra chole jabo ektu pore rono arekbar fire erbo apnar sathe on Radio Furti but seta chole jawar age apnake ekta chotto ekta news ami janiye rakhte chai. তখনই বুঝবেন ঘটনাটা কি আর মাথার জ্যাম তো ক্লিয়ার হয়ে যাবে ডেফিনেটলি আজকে বুদ্ধির লাল বাতি জ্বলার কোন চান্স নেই কারণ আজ হচ্ছে মেন্টস মানডে তো হেভি একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপনার জন্য মেন্টস খান বুদ্ধির বাতি জ্বালান ইন ফ্যাক্ট অবশ্যই বেশ মজার মজার অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট যেহেতু রয়েছে আমি বারবার করে বলছি একটু পরে অ্যারেঞ্জমেন্টগুলো নিয়ে ফিরে আসবো তো টিল দেন আপনার জন্য প্লে করে যাচ্ছি তাহসানের গান ফিরে এসো আর ডেফিনেটলি আমি ফিরে আসি অন নাইট রাইডার আর তারপর পরে আপনার জন্য রয়েছে ক্লাসিক পুরনো একটা নাম্বার দ্যাট ইজ হৃদয়হীনা বাই পার্থ সংলগ্ন জীবন আমার চলে গেলে কেন শেষের কি অর্থ ছিল খুঁজে পাবে না তুমি খুঁজে পাবে Oh, man. কোমল সুরে লেখা প্রেমের এই গল্পটা পাবে না তুমি হৃদয় খুঁজে পাবে না তুমি হৃদয় কোথায় হৃদয় আমার না পাওয়ার শূন্যতা এ বুকে গভীরে, তবু প্রশ্ন জাগে মনে কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার, কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার, কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার, কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার, কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার। Stay around here, gotta do what it takes.